আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1177। আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ। কিয়া আপনি নহীঁ দেখা কে আসমানো ওর জমিন কি কুল মখলুক ওর পর ফেলায়ে উড়নে ওয়ালে কুল পরিন্দে আল্লাহ তাআলা কি তসবিহ মে মশগুল হ্যায়। হর এক কি নমাজ ওর তসবিহ উসে মালুম হ্যায়। লোক জো কুছ করেন উসে আল্লাহ তাআলা বখুবি ওয়াকিফ হ্যায়। জো কুছ লোক করতে হ্যায় আল্লাহ জানতে হ্যায়। হর মখলুক নামাজ পড়তি হ্যায় ইসকা খেয়াল রাখনা। আগে আল্লাহ ফরমাতে হ্যায়, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। ওর জমিন ওর আসমান কি বাদশাহত আল্লাহ হি কি হ্যায়, ওর আল্লাহ হি কি তরফ লোট না হ্যায়। সূরা নূর কে আয়াতে মানে পড়ি হ্যায়, থোড়ি সি তশরীহ সুন লিজিয়ে। কুল কে কুল ইনসান ওর জিন্নাত ওর ফরিশতে ওর হায়ওয়ান ইয়াহাঁ তক কে জামাদাত ভি আল্লাহ কি তসবিহ কে বয়ান মে মশগুল হ্যায়। ওর দূসরি জগহ পর হ্যায় কে সাতো আসমান ওর সব জমিনে ওর ইনমে জো হ্যায় সব আল্লাহ তাআলা কি পাকিজগি কে বয়ান মে মশগুল হ্যায়। আপনে পড়োস আপনে পড়োস উড়নে ওয়ালে পরিন্দ ভি আপনে রব তাআলা কি ইবাদত ওর পাকিজগি কে বয়ান মে হ্যায়। পরিন্দে ভি নামাজ পড়তে হ্যায়, আল্লাহ কি ইবাদত করতে হ্যায়। উন সবকো জো জো তসবিহ লায়ক থি আল্লাহ তাআলা নে উনে সিখা দি হ্যায়। সবকো আপনি ইবাদত কে মুখতালিফ জুদা গানা তরিকে সিখা দিয়ে হ্যায়। কওয়া অলগ তরিকে সে নামাজ পড়তা হ্যায়, কবুতর অলগ তরিকে সে পড়তা হ্যায়, শের অলগ তরিকে সে পড়তা হ্যায়, দরখত অলগ তরিকে সে পড়তে হ্যায়, চাঁদ অলগ তরিকে সে পড়তা হ্যায়, সমন্দর কিতনা গিনাও মে আপকো, সারি মখলুক নামাজ অলগ অলগ তরিকে সে পড়তে হ্যায়, মুখতালিফ জুদা গানা তরিকে সিখা দিয়ে। ওর খুদা তাআলা পর কোই কাম ভি মখফি নহি, ও আলিম কুল হ্যায়, হাকিম মুতাসাররিফ মালিক মুখতার কুল মাবুদ হকীকি, আসমান ওর জমিন কা বাদশাহ সিরফ ওহি হ্যায়, উসকে সিওয়া কোই ইবাদত কে লায়ক নহি, উসকে হুকমো কো কোই টালনে ওয়ালা নহি। কিয়ামত কে দিন সবকো উসি কে সামনে হাজির হোনা হ্যায়, ও জো চাহেগা আপনি মখলুকাত মে হুকম ফরমায়েগা। বুরে লোক বদ বদলে পায়েঙ্গে, বুরে লোক খারাপ বদলে পায়েঙ্গে, নেক নেকিয়ো কা ফল হাসিল নেকিয়ো কা ফল হাসিল করেঙ্গে। খালিক মালিক ওহি হ্যায়, দুনিয়া আর আখরত কা হাকিম ওহি হ্যায়, আর উসি কি জাত হ্যায় তারিফ কে লায়েক, তারিফ সিরফ উসি কি হ্যায়। ইয়ে মানে মুখতসর থি তশরীহ কর দি, খুলাসা কলাম ইয়ে, আপকা মোবাইল ভি নামাজ পড়তা হ্যায়, আপকি অঙ্গুঠি ভি নামাজ পড়তি হ্যায়, আপকি চুড়িয়া ভি নামাজ পড়তি হ্যায়, আপকে কান কি বালিয়া ও ভি নামাজ পড়তি হ্যায়, জিতনি মখলুক হ্যায় সব কি নামাজে হ্যায়। কুল্লুন কদ আলিমা সালাতহু ওয়া তাসবিহা, সবকে নামাজ পড়নে কে তরিকে অলগ অলগ অলগ অলগ হ্যায়। সব মখলুক তো নামাজ পড়ে আর আপ আর হাম নামাজ না পড়ে, তো জহন মে রাখনা। ইসলিয়ে ہم بھی نماز پڑھیں، ہم بھی اللہ کی عبادت کریں۔ اب پڑھیے میرے ساتھ سبحان اللہ۔ یہ جو جملہ پڑھا رہا ہوں یہ بہت جاندار، مالدار اور بہت شاندار ہے، دھیان سے پڑھنا۔ سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوة الا باللہ العلی العظیم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد کلماته۔ اللہ کی اس میں بھرپور تکبیر آ گئی، بھرپور تعریف آ گئی، بھرپور تسبیح آ گئی اور بھرپور تحلیل آ گئی، سب کچھ اس میں آ گیا۔ اسی لیے میں اس کو کہتا ہوں جاندار، شاندار، مالدار یہ جملہ ہے جو میں نے پڑھوایا ہے آپ کو۔ اللہ تعالی ہم سب کو عمل کرنے کی توفیق عطا فرمائے۔ آمین آمین۔ والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔